পরিবর্তনশীল বিশ্বে আন্তর্জাতিক আইন, ডক্টর মিজানুর রহমান। চ্যাপ্টার 21, লাস্ট চ্যাপ্টার, পৃষ্ঠা 253 থেকে। আন্তর্জাতিক আইনের ভবিষ্যৎ, নতুন সম্ভাবনার ইঙ্গিত। ফিউচার অফ ইন্টারন্যাশনাল ল, নিউ পসিবিলিটিস। বিংশ শতাব্দীর প্রায় শেষ পর্যন্ত যে আন্তর্জাতিক আইনের সঙ্গে আমরা পরিচিত, তা মূলত জাতিরাষ্ট্রের সার্বভৌমত্বের ধারণার উপর প্রতিষ্ঠিত। সার্বভৌমত্ব ধারণা ও এর পবিত্রতা আধুনিক আন্তর্জাতিক আইনের আধুনিক যুগের ইতিহাসে বিজ্ঞানের এই শাখাকে সচল করেছে। নিজ ভূখণ্ড পরিবেশিত অনেক জাতিরাষ্ট্র তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ন্ত্রণের জন্য যে বিধিমালা প্রণয়ন অনুসরণ করেছে, তাই আন্তর্জাতিক আইন হিসেবে স্বীকৃতি পেয়েছে। আন্তর্জাতিক আইনের বাস্তবতাকে সম্পূর্ণরূপে অস্বীকার করতে না পারলেও কতিপয় আইনি বিজ্ঞানী আন্তর্জাতিক আইনের আইনি চরিত্র নিয়ে সন্দেহ পোষণ করেছেন এবং একদল আইনজীবী আইনের এই শাখাকে নৈতিকতা বা সুনীতির স্তরে রেখে আন্তর্জাতিক আইনের ওপর কুঠারাঘাত করে এর যথার্থতা মেনে নিতে অস্বীকার করেছেন। বস্তুত এই সকল আইনবিদ রাষ্ট্রসমূহ কর্তৃক আন্তর্জাতিক আইনের প্রতিপালনের তুলনায় আইনের লঙ্ঘনের ঘটনার উপর দৃষ্টি নিবদ্ধ করে আন্তর্জাতিক আইনের প্রসারতা প্রমাণ করবার চেষ্টা করেছেন। সংখ্যায় নগণ্য এই আইনবিদগণ আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক নিয়ন্ত্রণে আন্তর্জাতিক আইনের ভূমিকাকে খাটো করবার চেষ্টা করে, যদিও সফল হয়নি। তথাপি আন্তর্জাতিক আইনের পেছনে বাধ্যকারী কোনো শক্তির অভাব এই আইন সম্পর্কে অনেকের মনেই প্রশ্নের উদ্রেক করেছে। এসবই ছিল আন্তর্জাতিক আইনের ক্রমবিকাশের আধুনিক কাল পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে। আমরা আন্তর্জাতিক আইনে বলতে যা পাই তা হলো, ক, আন্তর্জাতিক আইন একটি পজিটিভ আইন। কেননা সকল রাষ্ট্রই, বিশেষ করে যারা আইন বাস্তবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত, সকলেই এটিকে পজিটিভ আইন হিসেবে গণ্য করে এবং প্রত্যেকটি রাষ্ট্রই নিজেকে আন্তর্জাতিক আইন দ্বারা বাধ্যবালে স্বীকার করে। খ, আধুনিক রাষ্ট্রের সংবিধানে আন্তর্জাতিক আইনের গুরুত্ব ও ভূমিকাকে স্বীকৃতি দেয়। এটি বিশেষ করে প্রযোজ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে স্বাধীনতা প্রাপ্ত রাষ্ট্রসমূহের ক্ষেত্রে, উদাহরণস্বরূপ 1858 সালের ফরাসি সংবিধান প্রস্তাবনা, 1958 সালের ফরাসি সংবিধান প্রস্তাবনা, 1947 সালের ইটালির সংবিধান অনুচ্ছেদ 10, 1949 সালের ফেডারেল জার্মানির সংবিধান অনুচ্ছেদ 25, 1983 সালের হল্যান্ডের সংবিধান অনুচ্ছেদ 90 থেকে 95, 1972 সালের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ 25 ইত্যাদি। গ, সাধারণত লক্ষ্য করা যায় যে যে কোনো কূটনৈতিক আলোচনায় রাষ্ট্রসমূহ তাদের স্বীয় অবস্থানকে প্রতিষ্ঠিত করার প্রয়াসে সর্বদাই আন্তর্জাতিক আইনকে ব্যবহার করে এবং একমাত্র আন্তর্জাতিক আইনের উপর নির্ভর করে পারস্পরিক সম্পর্ক নিয়ন্ত্রণের চেষ্টা করে। সম্ভবত এই কারণেই আধুনিক বিশ্বের প্রতিটি রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক আইন বিষয়ক শাখা রয়েছে। ঘ, আধুনিক বিশ্ব ব্যবস্থায় প্রত্যেকটি রাষ্ট্রই কোন না কোন আঞ্চলিক বা সার্বজনীন আন্তর্জাতিক সংগঠনের সদস্য। এরূপ প্রত্যেকটি আন্তর্জাতিক সংগঠনই তাদের সদস্য রাষ্ট্রের প্রতি প্রধান যে দাবি জানায় তা হলো সদস্য রাষ্ট্র কর্তৃক আন্তর্জাতিক আইনের প্রতিপালন। উদাহরণস্বরূপ, জাতিসংঘ সনদের মুখবন্ধে জাতিসংঘভুক্ত জনগণে এই দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছে যে, প্যারা, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং বিভিন্ন চুক্তি ও আন্তর্জাতিক আইনের বিভিন্ন উৎস প্রসূত বাধ্যবাধকতার প্রতি সম্মান বজায় রাখার মতো অবস্থা সৃষ্টি করার জন্য এবং ব্যাপকতর স্বাধিকারের মাধ্যমে সামাজিক অগ্রগতি সাধন ও জীবনমান উন্নয়নের জন্য জাতিসংঘভুক্ত জনগণ তাদের সমস্ত শক্তি একত্রিত করতে স্থির সিদ্ধান্ত করেছে। এরা, তাছাড়া সনদের 1.1 অনুচ্ছেদে জাতিসংঘের উদ্দেশ্যে হিসেবে যা বর্ণিত হয়েছে তা স্পষ্টতই আন্তর্জাতিক আইনের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ আস্থা প্রকাশেরই নামান্তর। উল্লিখিত অনুচ্ছেদে বলা আছে, তারা, জাতিসংঘের উদ্দেশ্য হলো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংরক্ষণ এবং তদুদ্দেশ্যে শান্তি ভঙ্গের হুমকি নিধারণ ও দূরীকরণের জন্য এবং আক্রমণ অথবা অন্যান্য যা শান্তি ভঙ্গকর কার্যকলাপ দমনের জন্য কার্যকর যৌথ কর্মপন্থা গ্রহণ এবং শান্তিপূর্ণ পর্যায় উপায়ে ন্যায় বিচার ও আন্তর্জাতিক আইনের নীতির সঙ্গে সঙ্গতি রেখে আন্তর্জাতিক বিরোধ বা শান্তি ভঙ্গের আশঙ্কাপূর্ণ পরিস্থিতির নিষ্পত্তি বা সমাধান। ও, অনস্বীকার্য যে রাষ্ট্রীয় আদালত কর্তৃক আন্তর্জাতিক আইনের প্রয়োগ অনেকাংশে নির্ভর করে সেই রাষ্ট্রের আইনে, বিশেষ করে সংবিধানে আন্তর্জাতিক আইনের প্রতি কি ধরনের মনোভাব প্রকাশ করা হয়েছে তার উপর। তবে আন্তর্জাতিক আইনের ইতিহাস পর্যালোচনা করলে যে সত্যটি বের হয়ে আসে তা হচ্ছে সংবিধান বা আইনের এতদূর সংক্রান্ত কোনো বিধান সংযোজিত না থাকলেও প্রায় সর্বত্রই কমন ল এর সাধারণ নীতিমালা অনুসৃত হয়েছে, যা হলো আন্তর্জাতিক আইন হচ্ছে রাষ্ট্রীয় আইনেরই একটি অংশ। শুধু তাই নয়, অনেক রাষ্ট্রই আন্তর্জাতিক আইনকে সাংবিধানিক আইনের মর্যাদা প্রদান করেছে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুচ্ছেদ 6 এবং ব্রিটেনের সাংবিধানিক রীতিনীতির কথা। প্যারা আর যদি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কথা বলা হয়, তাহলে প্রথমেই বলা প্রয়োজন যে এদের জন্মই হয়েছে আন্তর্জাতিক আইনের অধীনে এবং আন্তর্জাতিক আইনের অনুসরণ ও প্রতিপালনের জন্য। বিংশ শতাব্দীর 70-এর দশকের পর থেকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে এবং আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তদুপরি 1990 সালে ইরাক কর্তৃক কুয়েত দখলের পর জাতিসংঘের অধীনে ও তত্ত্বাবধানে বহুজাতিক বাহিনী কর্তৃক ইরাকের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ আন্তর্জাতিক আইনের জন্য এক নতুন দুয়ার উন্মোচন করেছে। পরবর্তীতে বসনিয়া ও সার্বিয়া অর্থাৎ যুগোস্লাভিয়াতে জাতিসংঘ ও ন্যাটো কর্তৃক সামরিক শক্তির ব্যবহার যাকে অবাধ্য রাষ্ট্রকে আন্তর্জাতিক আইন পালনে বাধ্য করার জন্য যে শক্তি প্রয়োগ করা হয়েছে ইতিপূর্বে আন্তর্জাতিক আইনের দুর্বলতা অনেকাংশে প্রশমিত করে ক্ষান্ত হয়নি, বরং আন্তর্জাতিক আইনের শক্তিশালী রূপকে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। এর ফলে শুধু তাত্ত্বিকভাবেই নয়, বাস্তব অর্থে আন্তর্জাতিক আইন পজিটিভ আইন হিসেবে তার অবস্থান আরও সুদৃঢ় করেছে। প্যারা বিংশ শতাব্দীর প্রায় শেষে এসে এমন কিছু ঘটনার উদ্ভব হয়েছে যা আন্তর্জাতিক আইনের দুর্বলতাকে ম্লান করে এর শক্তিশালী দিকগুলোকে আরও উজ্জ্বলভাবে উন্মোচিত করেছে। উদাহরণস্বরূপ ক গণযোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক উন্নতির ফলে, বিশেষ করে ইন্টারনেটের উদ্ভাবন রাষ্ট্রীয় সার্বভৌমত্বের বেড়াজাল ডিঙ্গিয়ে সকল রাষ্ট্র ও জাতিকে একই কাতারে দাঁড় করিয়েছে। যে সকল রাষ্ট্র বিদেশি ধ্যান ধারণা আচার প্রথা ইত্যাদিকে বিভিন্ন কারণে পরিত্যাজ্য হিসেবে গণ্য করে নানানভাবে তাদের রাষ্ট্রের অভ্যন্তরে প্রবেশ বন্ধ করে রেখেছিল, ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সেই লৌহ যবনিকার অবসান ঘটিয়ে এক মুক্ত অবস্থার সৃষ্টি করেছে। খ মানব জাতির ভেতরে ভাবের আদান প্রদান শীঘ্রই প্রাকৃতিক মানুষের এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে স্থানান্তরের প্রক্রিয়া অর্থাৎ অভিবাসনের পথকে ত্বরান্বিত ও সুগম করেছে। মানুষে মানুষে নানা ধরনের ভেদাভেদ বাস্তব কারণে দূরীভূত হয়েছে এবং মানবাধিকারের অঙ্গনকে সুপ্রশস্ত ও সুপ্রতিষ্ঠিত করেছে। বিংশ শতাব্দীর শেষ প্রান্তে এসে পশ্চিমা বুর্জোয়া গণতন্ত্র ও পূর্ব ইউরোপীয় সমাজতান্ত্রিক গণতন্ত্রের প্রভেদ আরো স্পষ্ট হয়ে ধরা পড়েছে এবং বিশ্বব্যাপী মানবাধিকারের পতাকা হাতে নিয়ে জনগণ স্বাধীনতা প্রতিষ্ঠার সংগ্রামে ঝাঁপে পড়েছে। এই সংগ্রাম উপনিবেশবাদ, নব্য উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সাধারণ মানুষের যুদ্ধ হিসেবে লিপিবদ্ধ হয়ে থাকবে। লক্ষণীয় যে এই যুদ্ধের আইনগত ভিত্তি হিসেবে কাজ করেছে প্রাকৃতিক আইনের ধারণা, অর্থাৎ যে প্রাকৃতিক আইনের ধারণা আন্তর্জাতিক আইনের বিকাশে বিশেষভাবে সাহায্য করেছে। বিংশ শতাব্দীর শেষ প্রান্তে এসে ভিন্ন বিশ্ব পরিস্থিতিতে সেই প্রাকৃতিক আইনের ধারণাই জনগণকে সংঘবদ্ধ করেছে এবং জনগণের সহজাত মানবাধিকার আদায়ের সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছে। বিশ্ব রাজনৈতিক পরিমণ্ডলে মিখাইল গর্বাচেভের আবির্ভাব। বিংশ শতাব্দীর রাজনৈতিক পরিমণ্ডলে সোভিয়েত ইউনিয়নের নেতা হিসেবে মিখাইল গর্বাচেভের আবির্ভাবে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। রাষ্ট্রের অহমিকার চেয়ে ব্যক্তির স্বাধীনতা তার নিকট অধিক গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে এবং তার কর্মকাণ্ড পূর্ব ইউরোপের সমাজতন্ত্রের পতনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে। সমাজতন্ত্রকে একটি মানবিক চেহারা দেবার প্রয়াসে তিনি প্রকারান্তরে সমাজতন্ত্রের ভিত্তিকে নড়বড়ে করে দিয়েছেন। এতদ সত্ত্বেও মানবাধিকার রক্ষার ক্ষেত্রে তাহার অবদান অনস্বীকার্য। সোভিয়েত আধিপত্যবাদের বিরুদ্ধে তাহার অবস্থানই বার্লিন দেয়াল অপসারণের দল কারণ। অত্যন্ত পরিতাপের বিষয় যে মানবাধিকারের যে উচ্চ আদর্শে দীক্ষিত হয় তিনি তার নীতি ও কর্মকাণ্ড পরিচালনা করেছিলেন সেটি প্রকারান্তরে সমাজতন্ত্র পতন ঘটিয়ে এককেন্দ্রিক পুঁজিবাদী বিশ্বের জন্ম দিয়েছে। এই এককেন্দ্রিক পুঁজিবাদী বিশ্ব যতই একগুঁয়ে হোক না কেন তা আন্তর্জাতিক আইনকে যেমন উপেক্ষা করতে পারে না ঠিক তেমনি আন্তর্জাতিক আইনের উপর সমাজতন্ত্রের প্রভাবকে অস্বীকার করতে পারে না। শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি, জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের নীতি, আন্তর্জাতিক বিরোধ নিরসনে শক্তির পরিহার ইত্যাদি সকল নীতি সমাজতান্ত্রিক রাষ্ট্রসমূহের কল্যাণে আন্তর্জাতিক আইনে সংযোজিত হয়েছে। প্যারা ও বিশ্বায়ন প্রক্রিয়া, সমাজতন্ত্রের পতন বা বাজার অর্থনীতি ও এককেন্দ্রিক বিশ্ব বিশ্বায়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে। এই প্রক্রিয়ার ফলে আন্তর্জাতিক অর্থনীতি সম্পূর্ণ নতুন রূপ পরিগ্রহ করেছে এবং তা আন্তর্জাতিক আইনের বিকাশকেও দারুণভাবে প্রভাবিত করেছে। বর্তমানে বিশ্বায়নের এই প্রক্রিয়ায় আরও অধিক হারে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সাস্টেনটিভ ল প্রণীত হচ্ছে যা আন্তর্জাতিক আইনকে আরও বলিষ্ঠ করছে। প্যারা বিশ্বায়নের এই প্রক্রিয়ার ফলে বিশেষ করে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বহুজাতিক কোম্পানিগুলো আরো শক্তিশালী ভূমিকায় অবতীর্ণ হয়েছে যা চূড়ান্ত পর্যায়ে জাতি রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি হুমকি সৃষ্টি করেছে। যদিও এই ধরনের হুমকি বা এর ফলে সৃষ্ট আন্তর্জাতিক বিরোধ নিরসনে আন্তর্জাতিক আইনে নানা ধরনের ব্যবস্থা রয়েছে তথাপি এককেন্দ্রিক বিশ্বে সার্বভৌম রাষ্ট্রের প্রায় সমমর্যাদায় অবস্থিত কোম্পানি বা কর্পোরেশনের সঙ্গে সৃষ্ট বিরোধে এই ব্যবস্থা কতখানি কার্যকর হবে তা বিভিন্ন প্রশ্নের উদ্রেক করতে পারে। চ আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ, এককেন্দ্রিক বিশ্ব নতুন আধিপত্যবাদের সূচনা করেছে এবং সংগত কারণে এর প্রতিক্রিয়া হিসেবে বিভিন্ন রাষ্ট্রের দুর্বল জনগোষ্ঠী বা রাষ্ট্রের হতাশার চরম অভিব্যক্তি হিসেবে সন্ত্রাসবাদের পথ বেছে নিয়েছে। দুমেরুর বিশ্ব শক্তির যে ভারসাম্য তা দুর্বল ও ক্ষুদ্র রাষ্ট্রসমূহকে বিশেষ করে শক্তিশালী ও আধিপত্যবাদী রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান গ্রহণে সাহায্য করেছে। এক মেরুর বিশ্বে তা অসম্ভব। তাই একদিকে ক্ষুদ্র ও দুর্বল রাষ্ট্রের রাজনৈতিক সার্বভৌমত্বের প্রশ্ন যেমন হুমকির সম্মুখীন হয়ে পড়েছে ঠিক তেমনি বিশ্ব পুঁজির অর্থনৈতিক চাপে সাধারণ মানুষও অনেক সময়ই দিশাহারা হয়ে পড়েছে। এসব সোভিয়েত পরবর্তী বিশ্ব ব্যবস্থা ও বিশ্বায়ন প্রক্রিয়ারই ফলাফল। আমরা তাই দেখতে পাচ্ছি যে একবিংশ শতাব্দীর প্রথম দশকে আন্তর্জাতিক আইনের অভ্যন্তরে এক দ্বান্দ্বিক সংঘাত প্রতিঘাতের অবস্থা বিরাজ করছে। এটি একদিকে আন্তর্জাতিক আইনকে যেমন মানবাধিকার আরো শক্তিশালী করেছে অপরদিকে রাষ্ট্রীয় কাঠামোকে ও সার্বভৌমত্বকে যে ব্র্যাকেট যে ধারণাটি আধুনিক আন্তর্জাতিক আইনের প্রাণ হিসেবে স্বীকৃত ব্যাকলজে নানাভাবে দুর্বল করেছে। যে কোনো রাষ্ট্রীয় আইনের ন্যায় আন্তর্জাতিক আইনের পেছনেও যে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রদেয় বাধ্যকারী শক্তি রয়েছে তা আজ আর কোনো প্রশ্ন উদ্রেক করে না। আবার অন্যদিকে পুঁজিবাদী আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার যাতা করে পিষ্ট ক্ষুদ্র ও দরিদ্র রাষ্ট্র বা নির্দিষ্ট জনগোষ্ঠী যদি আত্মনিয়ন্ত্রণের দুর্বার আকাঙ্ক্ষায় ভিন্ন পদ পরিক্রমণে উদ্যত হয় তাহলে সেটি যে সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করা হবে না তারই নিশ্চয়তা বা কোথায়। ক্রিয়া প্রতিক্রিয়ার এই দ্বান্দ্বিক সম্পর্কই হচ্ছে উত্তর আধুনিক আন্তর্জাতিক আইনের পরিচয়, বর্তমান পরিচয়। এই পরিচয়টি নির্দিষ্ট কোন রূপ পরিগ্রহ করবে কি না তার উত্তর দিতে পারে কেবল অনাগত ভবিষ্যৎ। একুশ অধ্যায় সমাপ্ত, পৃষ্ঠা 253 সমাপ্ত, পরিবর্তনশীল বিশ্ব আন্তর্জাতিক আইন সমাপ্ত। তুমি মিথ্যা কথা কই রাখে এই যে মিথ্যা কথা।